السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা আমাদের দেহের মধ্যে এমন একটি অঙ্গের কথা, এমন একটি মাংসপিণ্ডের কথা আলোচনা করব যেটা দেহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, দেহের রাজা। যে জিনিস ভালো হলে সারা দেহ ভালো, আর যে জিনিস খারাপ হলে সারা দেহ কালো, খারাপ বা কালো, সেটা কি? সেটা হচ্ছে কলব। কলব মানে হচ্ছে হৃদয়, অন্তর। আরবিতে কলব কালাবা ইয়াকলব কলব, কলব মানে হচ্ছে পাল্টানো। আরবিতে এই কলবের নাম কলব কেন হল? অনেকে হয়তো প্রশ্ন করবে যে কলব মানে কুকুর, সেটা আলাদা কথা। ছোট কাপ দিয়ে কলব, এটা হচ্ছে কলব। বড় কাপ দিয়ে কলব, কলব মানে হচ্ছে পাল্টানো, পরিবর্তন করা, পরিবর্তন হওয়া ইত্যাদি। তো আরবিতে এই হৃদয়ের নাম কলব হল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ বলেছেন, যেহেতু মানুষের হৃদয় পরিবর্তনশীল, পাল্টাতে থাকে, এখন একরকম তখন একরকম, সকালে একরকম সন্ধ্যায় আরেক রকম, কিছুদিন একরকম আর কিছুদিন অন্য রকম। ইন্নামা সুম্মিয়াল কলবু মিন তাকাল্লুবিহি, আসলে পরিবর্তনশীল বলেই কলবের নাম কলব হয়েছে। মাসালু মিসলুর রিশাতিন বিল ফালাতি, যেমন কোন ফাঁকা ময়দানে একটা পালক পড়ে থাকে, কিংবা তুলো, যেদিক থেকে হাওয়া আসে তার বিপরীত দিকে ছুটতে থাকে। আকাশে ভাসমান মেঘ দেখেছেন, যে মেঘ আকাশে ভেসে থাকে সব সময় স্থির থাকে না, যেদিক থেকে হাওয়া আসে তার বিপরীত দিকে তাড়া করে নিয়ে যায়, তার স্থিরতা নেই। ঠিক সেই রকমই কলব। কচুর পাতার উপরে আপনারা পানি পড়তে দেখেছেন, বৃষ্টির পানি যখন কচুর পাতার উপরে পড়ে তখন কিভাবে টলটল টল টলটলাইমান অবস্থায় থাকে, সামান্য হাওয়াতে টলটল করে পানিটা, আর যদি পাতাটা একটু হ্যাট হয়ে যায়, একটু নিচ হয়ে যায়, সরাত করে গড়িয়ে যায়। মানুষের হৃদয়ের অবস্থা এমন যে সব সময় পরিবর্তনশীল। বাতাস যেমন তুলোকে বা পালককে উড়িয়ে নিয়ে বেড়ায়, মানুষের হৃদয়ও সেরকম, তাকে পরিবেশ, পারিপার্শ্বিকতা ইত্যাদি পাল্টিয়ে দিয়ে থাকে। মাসালুল কলবি মাসালুর রিশা তুকাল্লিবুহা রিয়াহু বিফালাতিন, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন যে হৃদয় হচ্ছে পালকের মতো, ফাঁকা ময়দানে পড়ে থাকা পালকের মতো, বাতাস যেদিক থেকে আসে তার বিপরীত দিকে সে উল্টো পাল্টা ভাবে চলতে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা, তুমি তোমার বন্ধুকে ধীরে ধীরে বা অল্প অল্প ভাবে ভালোবাসো, তার কারণ সে একদিন তোমার শত্রু হতে পারে। বন্ধুকে এত ভালোবাসা বেশো না যে সমস্ত রহস্য খুলে দেবে, তারপরে হঠাৎ করে সে যদি শত্রু হয়ে যায় তাহলে তোমার সর্বনাশ করবে। বোঝা গেল যে বন্ধুকে মধ্যম রূপে ভালোবাসতে হবে, তাতে বেশি অতিরঞ্জন করা যাবে না, কারণ অতীর তে আছে ক্ষতি, অতীর কিছু ভালো না। অতি প্রেম বা অতি পীড়িত যেখানে নিত্য যেও না, সেখানে যাবে যদি নিত্যই ঘটবে একটা কীর্তি। এই জন্যে ভালোবাসার মধ্যম পন্থা অবলম্বন করো। আহবে ভাবি বাকা হাউনাম্মা আসা একুনা বাগি দাকা ইয়াউমাম্মা, আজ বন্ধু আছে কাল শত্রু হতে পারে। তেমনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াবগিদ বাগি দাকা হাউনাম্মা আসা একুনা হাবি বাকা ইয়াউমাম্মা, শত্রুকেও মধ্যম ভাবে শত্রু ভাবো, তার কারণ সে একদিন না একদিন তোমার বন্ধুতে পরিণত হতে পারে। শত্রুতা করে তার শেষ সীমা পর্যন্ত নিয়ে যাবে, তাকে এমন শত্রুতা করবে যে পরে বন্ধু হয়ে গেলে তোমাকে লাঞ্ছিত হতে হবে। এরকম শত্রুতা করো না। এখান থেকে কি বোঝা যায়? যে বন্ধু শত্রুতে পরিণত হতে পারে, আর শত্রু বন্ধুতে পরিণত হতে পারে, যেহেতু মানুষের হৃদয় এরকমই পরিবর্তনশীল। সামান্য সন্দেহ ঢুকবে তো ভালোবাসার শীষ মহল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই সন্দেহ সত্য হোক অথবা ভুল হোক, অনেকে ভুল বুঝাবুঝিতে ভুল বুঝে নিজের প্রেমিক প্রেমিকাকে কি করে, আঘাত করে, বর্জন করে এবং প্রেমের শীষ মহল ভেঙে চুরমার করে দেয়। কিসের জন্য? সামান্য সন্দেহের জন্য। সন্দেহের চির যেমনি ঢুকেছে বাস, সামান্য বটের বীজ আপনারা দেখেছেন পাখির পেটে এসে যদি একটা বিশাল বিল্ডিং এ ফাটলে ঢুকে যায়, সেই ফাটলে ঢুকে সামান্য বটের বীজ যেটা আপনি নখে করে ধরতেও পারবেন না, সেই বীজটা আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে সে এমন শেকড় চালাবে, এমন গাছ, এমন কাণ্ড, এমন ডালপালা ফলাবে যে শেষকালে বিল্ডিং এর ক্ষতি সাধন করবে। সুতরাং সন্দেহের বীজ যখনই ভালোবাসার ভূমিতে এসে যায় তখন সে প্রবল প্রতাপে রাজত্ব করতে থাকে, আর আস্তে আস্তে ভালোবাসার শীষ মহলকে কিংবা ভালোবাসার তাসের ঘরকে অনায়াসে ধ্বংস করে ফেলে। এই জন্য ভালোবাসা মধ্যম ভাবে হওয়া উচিত। ভালোবাসা মানুষের শত্রুতায় পরিণত হয় যেহেতু হৃদয় হচ্ছে পরিবর্তনশীল, আর মানুষের শত্রুতা ভালোবাসায় পরিণত হতে পারে যেহেতু হৃদয় হচ্ছে পরিবর্তনশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা, এমন ফিতনা আসবে, আর এটা হচ্ছে পরিবেশ এবং পারিপার্শ্বিকতা, বাইরের চাপে আপনার হৃদয় পাল্টাবে। যেমন আপনারা দেখেন পারদ ওঠানামা করে, বাইরে শীত ঠান্ডা হলে পারদ নেমে যায় আর গরম হলে পারদ উঠে যায়। ঠিক এইভাবেই হৃদয় পরিবর্তনশীল হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার সময়ে কিছু মানুষ আছে যারা ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফেরা, সকালবেলায় সে মোমেন আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে। পারিপার্শ্বিকতা, সামান্য একজন বা হুজুরের বক্তৃতা শুনলো খালাস তার মন পাল্টে গেল। একটা মানুষকে আপনি ভালোবাসতেন, তার বিরুদ্ধে একটা কথা শুনলেন, খালাস সে চিরদিনকার জন্য আপনার কাছ থেকে চলে গেল, ছোট হয়ে গেল। আপনি জানতেন তার সে আপনার কাছে শ্রদ্ধেয় ছিল, কিন্তু একটা কথা শুনলেন, ও তাই নাকি, ব্যাস জানেন না আপনি সত্য মিথ্যা, কিন্তু আপনার হৃদয় সেখানে কি হয়ে যাবে, তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাবে, শ্রদ্ধাহীন হয়ে যাবে, আপনি তাকে ঘৃণা করতে লাগবেন, ভালোবাসার জায়গাতে ঘৃণা করতে শুরু করবেন। আর এইরকমই হয় মানুষের হৃদয় পরিবর্তনশীল বলেই সকালে সে কাফের থাকে আর বিকালে মোমেন হতে পারে, আর সকালে মোমেন থাকলে বিকালে সে কাফের হয়ে যেতে পারে, যেহেতু আপনার হৃদয় হচ্ছে পরিবর্তনশীল। দেখছেন দেশে আপনারা দেখবেন কত মানুষ মানে বিবাহ ঠিক করে রেখেছিল, বিবাহ ঠিক করে রেখেছে, ঠিক বিবাহের সময় আগে দেখা গেল কি বিবাহ ভেঙে গেল। কেন ভাঙে? নিশ্চয়ই কোন না কোন পরিবর্তনকারী আবহাওয়া আসে যার ফলে বিবাহ ভেঙে যায়। তারপরে আপনারা সচরাচর দেখে থাকবেন দল ভাঙা, সে পার্টি করছিল, পার্টি করতে করতে হঠাৎ করে সে পার্টি ছেড়ে দিয়ে অন্য পার্টিতে ঢুকছে, এ পার্টি ছেড়ে অন্য পার্টিতে ঢুকছে, যাই হোক কোন স্বার্থের কারণে, কোন কান ভাঙানির কারণে, কোন বোঝার কারণে, হয় সঠিক বুঝ না হয় ব্যাঠিক বুঝ, যার ফলে সে পার্টি চেঞ্জ করে ফেলছে। অবশ্য কিছু মানুষ আছে যারা আদর্শ ভিত্তিক পার্টি করে না, তারা ব্যক্তি পূজা করে, তারা পার্টির আদর্শের অনুগত নয়, তারা হচ্ছে ব্যক্তির অনুগত, ব্যক্তি দেখে সে নিজের পার্টি বদলে ফেলে, দল বদলে ফেলে। তো এই রকম মানুষের অবস্থা কেন হয়? যেহেতু তার হৃদয় হচ্ছে পরিবর্তনশীল। জেনে রাখবেন মানুষের ভিতরে এই হৃদয়টাই হচ্ছে মেন জিনিস। মানুষের মন ঠিক থাকলে সব ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুই মাঝে রয়েছে কিছু সন্দিহান বস্তুসমূহ, সন্দিহান, সন্দেহ, এটা করলে সন্দেহ লাগে, এটা করলে সন্দেহ লাগে, এখানে হৃদয়ের কাজ আছে, এটা করব না করব না, আপনি আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন, দেখবেন হৃদয় আপনাকে বলে দেবে এটা করা চলবে না চলবে না। বলছি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস স্পষ্ট করে বলেছেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামানিত তাকাস শুবহাত, যে ব্যক্তি সন্দিহান বস্তুসমূহ হতে দূরে থাকবে, ফাকাদ ইস্তাবরা আলি ইরদিহি ওয়া দীনে, সে নিজের দীন ও সম্ভ্রম বাঁচিয়ে নেবে, যেখানে সন্দেহ বাবা সেখানে যেও না। কারণ মানুষের মন হঠাৎ করে তোমাকে অপবাদ দেবে, অমক জায়গায় গেলে অমক দোকানে বসে চা খেলে সেখানে সন্দেহ হয় যে ওখানে কোন মহিলার সাথে আপনার সম্পর্ক হওয়ার কথা অনেকে ধারণা করতে পারে, আপনি যাবেন না, আপনার কোনো আপনার হৃদয়ে কোন রকমের পাপ নেই, কিন্তু মানুষ মনে করতে পারে এখানে সন্দেহে পড়ছেন আপনি, সেই ক্ষেত্রে আপনি সেখানে যাবেন না, বা পারলে সন্দেহ দূর করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফে ছিলেন, মা সাফিয়া দেখা করতে এসেছিলেন, তারপরে দেখা সাক্ষাৎ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে দেওয়ার জন্য বাইরে বের হয়েছেন, আর দুজন আনসারী সামনের দিকে পার হয়ে যাচ্ছে, আলার ইসলি কোমা, শোনো তোমরা শোনো, বলে শোনো যে মহিলার সঙ্গে আমার সঙ্গে ছিল বা যে কর্তার সঙ্গে কথা বলছিলাম সে আমার স্ত্রী। সাহাবীজি বলছে, ইয়া রাসূল আল্লাহ, সুবহান আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনার ব্যাপারেও কি আমরা সন্দেহ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম বা ইয়াজরি মিন বানি আদম মাজরাইদাম, শয়তান মানুষের রক্ত শিরায় শিরা উপশিরায় চলমান হয়, আমার ভয় হয় যে তোমাদের হৃদয়ে শয়তান কিছু প্রক্ষিপ্ত করে ফেলবে, এই জন্য আমি সন্দেহ দূর করে দিলাম। দেখছেন, হতে পারে শয়তান প্রক্ষিপ্ত করবে আর মানুষের হৃদয়কে পাল্টে দেবে, এই জন্য যেখানে সন্দেহ আছে, যেখানে সন্দেহ হতে পারে, যেখানে গেলে আপনি সন্দিগ্ধ হয়ে যাবেন সেখানে আপনি যাবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানেই সন্দেহান আছে সেখান থেকে দূরে থাকলে তুমি তোমার দীনও বাঁচিয়ে নেবে, তোমার সম্ভ্রম তোমার ইজ্জত বাঁচিয়ে নেবে। ওমান ওয়াকা আফিস সুবহাত ওয়াকা আফিল হারাম, আর যে সন্দেহে গিয়ে পড়বে সে হারামে গিয়ে পড়বে। আপনি ভাবলেন না সন্দেহ আছে, সব সমস্যা চল কর, জেনে রাখবেন এমনও হতে পারে যে সে হারামে পড়বে, কারাইন ইয়ারা হাউলাল হিমা ইউশিকু আই ওয়াকিআ, আপনি আপনার ছাগল গরু দূরে দূরে চড়ান, কোন ক্ষেতের কাছে চড়াবেন না, কেন না আগে থেকে সাবধান হয় ভালো, কাছে চড়ালে হয়তো বা আপনি খেয়াল করবেন না হঠাৎ করে আপনার গরু ছাগল কোথায় লাগবে, কোথায় নামবে, খেতে নেমে যাবে, ঘাস খেতে খেতে ক্ষেত খেতে শুরু করে দেবে, এই জন্য দূরে থাকা ভালো, সন্দেহ বিষয় থেকে দূরে থাকা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে আমাদের দূরে থাকা ভালো, যিনি রেখোয়াইন্না হিমাল্লাহি তাআলা ফি আরদিহি মাহারিমু, আল্লাহ তাআলার ক্ষেত হচ্ছে সমস্ত হারামকৃত বস্তু, আর হারামকৃত বস্তুর আশেপাশে ঘুরু ঘুরু করলেই তখন আপনার মন হয়তো সেই দিকে ধাবিত হবে, এই জন্য হারাম থেকে দূরে থাকো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন না লা তাকরাবু যিনা, মানে ব্যভিচারের নিকটবর্তী হইও না, ব্যভিচার করো না নয়, ব্যভিচারের নিকটবর্তী হইও না, তার কারণ নিকটবর্তী হলে বলা যায় না তুমি তাতে আপতিত হয়ে পড়বে, এই জন্যই খুব সতর্কতা। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের উদ্দেশ্য সেখানে বলছেন, ওয়াইন্না ফিল জাসাদি মুদগাহ, আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রেখো তোমার দেহের মধ্যে একটা পিণ্ড আছে, মাংসপিণ্ড আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি সেই পিণ্ড ভালো থাকে সারা দেহ তোমার ভালো, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি সেই পিণ্ড নষ্ট হয়ে যায় তাহলে তোমার সারা দেহ নষ্ট হয়ে যাবে, আলা ওয়াহিয়াল কলব, শোনো সে মাংসপিণ্ড হল হৃৎপিণ্ড হৃদয়, যেটাকে আমরা হার্ট বলি, যে হার্ট হার্টের কাজ হচ্ছে হৃদয়ঙ্গম করা, অনুধাবন করা, অনুভব করা, অনুভূতি সেখানে আসে, ব্রেনের সঙ্গে সম্পর্ক আছে, ব্রেন তো মেন জিনিস, কিন্তু হার্টের সাথে এইসব অনুভূতি অনুভব ইত্যাদির সম্পর্ক আছে, যখন প্রেম প্রীতি ভালোবাসা দুঃখ কষ্ট মায়া মমতা ইত্যাদি কোথায় অনুভব হয়, এই হৃদয়ে, এই মনের ভিতরে আপনার সব কিছু অনুভব হয়, এই জন্য এটা হচ্ছে কি মেন জিনিস, এটাই দেহকে পবিত্র করে পরিচ্ছন্ন করে। আপনার হৃদয় যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন যে আপনার আমল পরিষ্কার, আপনার আমল পরিশুদ্ধ, নিয়তের উপরে সবকিছু, বহু কথা আছে বলছি ইনশাআল্লাহ পরে পরে। মোট কথা, এই এই যে মাংসপিণ্ডটা, এই হৃদয়টা, এই হৃদয়, এই হার্ট, তার এত কাজ, সে কাজ অনুভূতি এবং অনুভবের কাজ করে, আর সেই সাথে সারা দেহে রক্ত সঞ্চালন করে প্রতিদিন, প্রতিনিয়ত প্রতিনিয়ত সব সময় সর্বদার জন্য পাম্প চলছে। এইভাবে পাম্প চলে কি হয়, আপনার রক্ত একদিকে চালিত করে আর চালিত রক্ত আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসে, ঘুরিয়ে ঘুরিয়ে সারা দেহে আপনার রক্ত চলছে। রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কি হবে, যদি এই পাম্পটা বন্ধ হয়ে যায় বলে হার্ট ফেল হয়ে গেছে। ফেল হয়ে গেছে মানে আর চলছে না, আর চলছে না মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, আর রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচবে না, শেষ হয়ে যাবে। এই হার্ট আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে একটা শ্রেষ্ঠ পিণ্ড রূপে সৃষ্টি করেছেন, সে কথাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। জেনে রাখবেন, এই হার্টকে যদি পরিচ্ছন্ন করতে পারেন, অবশ্য অনেকে নাফস আর কাল্ব অনেক সময় একরকম, নাফস কখনো আত্মাকে বলা হয়, কখনো মনকে, কখনো হৃদয়কে, অন্তরকে, এসবগুলো প্রায় কাছাকাছি অর্থ। আপনি যদি আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারেন তাহলে বেঁচে যাবেন। আমাদের অনেক সময় বলি মন ভালো নেই, নামাজ পড়তে বলেন বলবে হুজুর আগে মন ঠিক করতে হবে, সে ভালো জানে, হুজুরকেই শিক্ষা দিবে, হুজুরকেই বলে দেবে যে আগে কি করতে হবে, মন ঠিক করতে হবে। কথা কিন্তু ঠিক, এ কথা ঠিক, কিন্তু সে কথার অর্থ বোঝে না। মন ঠিক করতে হবে মানে কি, নামাজ পড়ার আগে, কোন কাজ করার আগে মন ঠিক করতে হবে, হৃদয়কে পবিত্র করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। চাষিদের মতো, চাষি যখন কোন ক্ষেতে ফসল লাগায়, সেই ফসল লাগাবার আগে সেই জমিটাকে সুন্দর করে চাষ দিয়ে কি করে, পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সুন্দর করে রাখে, তারপরে যখন সমস্ত আগাছা দূর করে দেয় তারপর বীজ বপন করে, তার ফলে কি হয়, ফল ফসল ভালো হয়। আর যদি আগাছা থাকা অবস্থাতেই পুঁতে দেয় তাহলে কি হবে, অনেক সময় দেখা যাবে সে গাছ আর বাড়তে পারেনি, ফল ভালো হয়নি, ফসলও ভালো হয়নি। সত্যি কথায় মনের জমি আগে পরিষ্কার করতে হবে, মনের জমি পরিষ্কার করলে, হৃদয়ের জমিকে পরিষ্কার করলে তারপরে যখন আপনি কোন আমলের গাছ লাগাবেন তাহলে ভালো ফল ফলবে, ভালো ফুল ধরবে, ভালো ফুল ফুটবে। তাছাড়া না, কিভাবে করতে হবে পরিচ্ছন্ন, হৃদয়ের জমিতে কি আগাছা আছে, যেগুলো কুসংস্কারমূলক বিশ্বাস, শিরকি বিশ্বাস, বিদাতি বিশ্বাস, এসব দূর করতে হবে, যে তার জায়গাতে সুবিশ্বাস, যেটা কোরআন ও সহি হাদিসে এসেছে এমন বিশ্বাস আপনার মনে স্থান দিতে হবে। আর সঠিক বিশ্বাস স্থান দিলে তাহলে আপনি কি, আপনার মন পরিষ্কার হবে। আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলাই একমাত্র ভরসা স্থল, তিনিই রোগ দেন, তিনিই রোগ ভালো করেন, আর যদি আপনি মনে করেন যে না আল্লাহ তাআলা না, আমার তাবিজটা ঠিক আছে না, আমার তাবিজটা দারুণ পাওয়ার, আমার তাবিজটা ব্যবহার করলে পরে আমার রোগ ভালো হয়ে যাবে, আমার কাছে জিন আসবে না, ভূত আসবে না ইত্যাদি, আপনার মনের ভিতরে জঙ্গল, আপনার মনের ভিতরে কি একটা কুসংস্কারমূলক বিশ্বাস প্রবিষ্ট করলেন যার ফলে আপনার মন ঠিক হল না। এজন্য নামাজ পড়ার আগে ঈমানকে ঠিক করতে হবে, আর ঈমানকে ঠিক করতে হলে প্রথমে ফরজ কি, ইলম, ইলম শিক্ষা করা। এইভাবে মনের জমিকে পরিষ্কার করবেন। ঈমান যদি ঠিক থাকে তাহলে যদি আপনি কেয়ামতে শুদ্ধ হৃদয় নিয়ে আসেন তাহলে জেনে রাখবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, সেদিনে আপনার ধন সম্পদ কোনো কাজে দেবে না, আপনার ছেলে সন্তান কাজে দেবে না, কাজে কি দেবে, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যে সুন্দর স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তার মানে কি, সেই হৃদয়ে কোন অপরিচ্ছন্নতা থাকবে না, তার মানে ইমান বিরোধী কোন জিনিস থাকবে না, আপনার হৃদয়ে পরিপূর্ণ স্বচ্ছ ইমান থাকবে, সুন্দর ইমান থাকবে, তাহলে কিন্তু কাল আল্লাহর কাছে বেঁচে যাবেন। তাছাড়া আপনার মালও কোনো কাজে দেবে না, আপনার ছেলে সন্তানও কাজে দেবে না। ওই যে জান্নাতের কথা বলা হয়েছে, উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত কি করা হবে, নিকটবর্তী করা হবে। সেখানে আল্লাহ বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়াজা আবি কলবিম মুনিব, যে ব্যক্তি অদৃশ্য ভাবে অজানা অদেখা ভাবে আল্লাহকে বিশ্বাস করে, অজানা না অদেখা, আল্লাহকে দেখেনি, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে ইমান রাখে, আল্লাহকে না দেখেই ভয় করে, মান খাশিয়ার রহমান, রহমানকে ভয় করে বিল গায়বি অদৃশ্য ভাবে, আর অভিমুখী অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়। দেখেন এখানে অভিমুখী, ওখানে বলা হলো কি যে স্বচ্ছ সুন্দর পরিষ্কার নিরাপদ নির্বিঘ্ন বা সুন্দর পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, আর এখানে বলা হলো অভিমুখী হৃদয় নিয়ে। অভিমুখী হৃদয় মানে আপনার আপদ বিপদ যখনই বালা মুসিবত আসবে আপনি অভিমুখ কোন দিকে করেন, এই বাবা আমার বাবা অমুক আমাকে বাঁচাও, বাবা অমুক আমাকে বাঁচাও, বলে না বলে না, কত রকম বাবা, এখন আমরা শুনছি বিড়ি বাবা হয়েছে একটা, বিড়ি বিড়ি খাইয়ে নাকি রোগ ভালো করছে, ন্যাংটা বাবা বিড়ি বাবা, তারপরে কি কি বাবা, কত রকমের বাবা, সেই বাবার ওপরে তার ভরসা, যখন বিপদে পড়ে তখন বাবাকে স্মরণ করে, সাঁই বাবা হয়েছে আবার, সাঁই বাবা হিন্দু মুসলিম সবারই জন্য বলছে আবার, যেখানেই জলে জঙ্গলে সব জায়গা থেকেই বলে আমাকে ডাকলে আমি সাড়া দেব, এরকম মানুষের বিশ্বাস ঢুকে গেছে। কিন্তু অভিমুখী হৃদয় যার হৃদয় স্বচ্ছ হৃদয় সব সময় অভিমুখ করে কার দিকে, আল্লাহর দিকে, একবারে আল্লাহর দিকে, ও আল্লাহি ফাল ইতাওয়াক্কাল, ও আল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, মুমিন হলে পরে কার উপরে ভরসা থাকতে হবে, কেবল আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, অভিমুখী হৃদয়। তো হৃদয় হচ্ছে এমন জিনিস, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা নাফসকে তৈরি করেছেন, সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা, আর সেই নাফসের মধ্যে ভালো মন্দ সবকিছু সৃষ্টি করেছেন, তাই না, আল্লাহ আমাদের সবকিছু সৃষ্টিকর্তা, ভালো এবং মন্দ, আমাদের ভালো কাজের সৃষ্টিকর্তা কে, আল্লাহ, আর খারাপ কাজের সৃষ্টিকর্তা কে, আল্লাহ। হৃদয়ের ভিতরে ভালো মন্দ সব ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু মানুষকে এখতিয়ার দিয়ে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তাজকিয়াতুন নাফস করবে, হৃদয়কে শুদ্ধ করবে পরিচ্ছন্ন করবে, সে কি হবে, সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি এই নাফসকে মলিন করবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। অতএব হৃদয়কে পরিচ্ছন্ন করা আমাদের দায়িত্ব। মন হচ্ছে এমন একটা জিনিস, মন ঠিক হলে সব ঠিক হবে। আপনি যদি কোনো কিছু করার জন্য প্রস্তুতি নেন তো আপনার মনটাকে ঠিক থাকলে পরে আপনি সেটা করতে পারবেন, মনটাকে মজবুত করে রাখতে পারলে আপনি সেটা করতে পারবেন। দেখবেন যদি আপনার টার্গেট ঠিক থাকে, লক্ষ্য ঠিক আছে, তারপর মন ছবি তৈরি করেন, মনের ভিতরে একটা কল্পনা, যাকে বলে পরিকল্পনা, যে আমি এইটা হব, আমি এইটা করব, তাহলে যদি আপনি করতে পারেন, আপনার মন ছবিটা ধরে রাখতে পারেন, চেষ্টা করে যান, তাহলে আপনি করতে পারবেন। তীর তারা উল্কা বায়ু শীঘ্রগামী যেবা মনের অগ্রেতে বলো যেতে পারে কেবা। এই তীর কি বলছেন আপনি, উল্কা বায়ু সব থেকে বেশি আপনার মনের গতি, মনের গতি যদি আপনি ঠিক ধরে রাখতে পারেন সব থেকে বেশি কাজ করবে। জেনে রাখবেন এই সংসার সুখের কুটি, যার যেমন মন তেমনি ধন, মনকে কর পরিপাটি। এ সংসার যদি আপনি সুখ বলেন, আমি সুখ আনয়ন করব, মনটাকে ঠিক করেন, মনকে পরিপাটি করেন, যার যেমন মন তার তেমন ধন, ধন মানে শুধু টাকা পয়সাই না, সবকিছুই সম্পদ, সমস্ত সম্পদ লাভ হবে। যেমন মন আপনার থাকবে ঠিক সেই মন, মন যদি নীচ হয়, মন যদি হীন হয়, তাহলে জেনে রাখবেন যে আপনি যেটা মনে করছেন সেটাই হবে। আপনি যদি মনে করেন যে আপনার ছেলেটা আমার কি হবে বাধ্য হবে এবং আমার ছেলে আমাকে কোনোদিন ঠগাবে না, তো ঠিক হবে, তাই হবে। আর যদি মনে করেন যে আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে, যদি আপনি মনকে এইভাবে প্রস্তুত করে রাখেন, তাহলে দেখবেন একদিন না একদিন সেই ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। কেন আপনি নিয়তকে এরকম করবেন? এই জন্য মনকে মজবুত করে রাখতে হবে। যার যেমন মন তেমনি ধন, মনকে কর পরিপাটি। মন যদি আপনি বলেন যে আমি চিরদিন চির আজীবন নামাজ পড়ব, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না। মন যদি লুসফুস থাকে, নুসনুস থাকে, না এই সেই কষ্ট নানা রকম, দেখবেন আপনি পারছেন না। চাষ করছে, চাষি চাষ করে রোজা রাখছে, আছে না বহু মানুষ, কত কষ্ট এখানে মাঝরাতে কত লোক রোজা রাখছে, তারা মনকে মজবুত করে ধরে রেখেছে যে আল্লাহ সাহায্য করবেন, ইনশাআল্লাহ রোজা পার হয়ে যাবে। এত গ্রীষ্মের দিনে সৌদি আরবের মতো মরুভূমিতে তারা খেজুর গাছে কাজ করছে, চাষের কাজ করছে, তারা কিন্তু মনকে ধরে রেখেছে। আর কিছু মানুষ আছে মনোভগ্ন, তারা সারাদিন খাচ্ছে আবার ইফতারি ক্যাম্পে গিয়ে ইফতারি করছে, তাই না? সবার আগে ইফতারি ক্যাম্পে হাজির, কেন? রোজা রাখেনি, বেইমান মুনাফিকে মুসলমানদের সাথে গিয়ে আবার ইফতারি করছে। মন মন ঠিক নেই, মন মজবুত নেই, মন ফাঁকিবাজ, তাই সে ফাঁকি দিয়েছে, কোনদিন পারবে না, আলস্য। আপনি চেষ্টা করে দেখেন যে আমি ফজরের নামাজ জামাতে পড়ব কিংবা তাহাজ্জুদ, আপনি আপনার মনকে যদি প্রস্তুত করে রাখেন ফজরের জামাত ছুটবে না, আপনার রিং হতেই দরকার আছে, সহযোগী দরকার আছে, রিং হতেই আপনি উঠে পড়বেন। আর যদি মনের ভিতরে থাকে পারলে উঠব, তাহলে দেখবেন রিং হয়েই যাচ্ছে, রিং হয়েই যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন, অথবা হ্যাঁ রিং হচ্ছে টিপে দিচ্ছেন, দিয়ে আবার সবার ঘুমিয়ে যাচ্ছেন, কেন? আপনার মন প্রস্তুত নেই, আপনার মনকে আপনি প্রস্তুত রাখেননি, শয়তান আপনার মনকে আরো দাবাবে আর সে সুযোগ পাবে। এই জন্য মনকে যদি আপনি প্রস্তুত করেন যে ফজরের নামাজ জামাতে পড়ব, কোনদিন ছুটবে না। যেমন আপনি মনকে প্রস্তুত রাখেন যে আমার যেন ফার্স্ট ট্রেন ফেল না হয়ে যায়, ফার্স্ট বাস ফেল না হয়ে যায়, কোনদিন ফেল হবে না। মন প্রস্তুত রাখলে পরে খুবই সহজ, এ কথা কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলছেন চলো যা করবে করো, যদি দুনিয়ার সওয়াব চাও দুনিয়াতে তোমাকে সওয়াব দেব, ওমাই ইউরিদ সওয়াব আল আখিরাতি নুতিহি মিনহা, আর যদি আখিরাতে সওয়াব চাও আখিরাতে সওয়াব দেব। ওয়াসানাজ্জি শাকিরিন, যারা গুণগ্রাহী যারা কৃতজ্ঞ আমি তাদেরকে তার বিনিময় দেব, প্রতিদান দেব। ওমান আরাদ আল আখিরাতা যে ব্যক্তি আখেরাত চায় এবং আখেরাতের জন্য তার চেষ্টা জারি রাখে, দেখছেন চেষ্টা জারি রাখে, আখেরাত চায় এবং চেষ্টা জারি রাখে, ওয়া হুয়া মুমিনুন, শর্ত হল ইমান থাকতে হবে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে তাদের সেই চেষ্টাকে আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন, আল্লাহ তাআলা সেই চেষ্টার বিনিময় দেবেন, সেই চেষ্টাকে সফল করবেন। যেমন আপনি আপনি চেষ্টা করবেন তেমনি আপনার সফলতা আসবে। আপনি চান ভালো আলেম হব, ভালো লেখক হব, ভালো বক্তা হব, দেখেন আপনি মনকে মজবুত করে আপনি যদি ঠিক ট্রেনিং নিয়ে যান, সাওয়াসালাহা সায়াহা, তাহলে পরে চেষ্টা করে যান, চেষ্টা করে যান, ফাউলাইকা কানা সাইহুম মাশকুর, আল্লাহ তাআলা সেই চেষ্টার বিনিময় দেবেন। এবং আল্লাহ হচ্ছেন গুণগ্রাহী, যারা চেষ্টা করে চেষ্টার ফল আল্লাহ তাআলা দেন। আর অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পায় যার সে চেষ্টা করে, চেষ্টা ছাড়া মানুষের ভাগ্যে কিছু নেই, মানুষের ভাগ্যে অবশ্য আল্লাহ তাআলা চাইলে সেটা আলাদা কথা, সেটা তকদিরের ব্যাপার, কিন্তু চেষ্টার সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা করলে আপনি পাবেন, চেষ্টা করে যান তাহলে আপনি আপনার কষ্টের ফল পাবেন। ছাত্ররা, ছাত্রদের কথা বলছি, যারা ছাত্র, ছোট ছোট বাচ্চা আছে কিংবা স্কুলের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, যারা পড়াশোনা করছে, পড়াশোনা আজকে আগেকার যুগে বেশি ভালো হতো না বর্তমান যুগে বেশি ভালো হয়? বর্তমান যুগে ইলেকট্রিক ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে হ্যাঁ অনেক কিছু জানা যায়, কিন্তু পড়াশোনার ক্ষতি বিশাল, এইসব যন্ত্র হওয়াতে ছেলে ছেলে মেয়েরা পড়াশোনা ভালো করে না, তাদের যোগাযোগ বেড়েছে, তাদের যোগাযোগ বেড়েছে, ফলে তাদের সময় নষ্ট হয়, তারপরে এরই মাধ্যমে বহু কিছু দেখে, তার ফলে সময় নষ্ট হয়। পড়াশোনাতে মন না দিলে পড়া হবে না, আমাদের বাংলাতে বলে কলম কালি মন লিখে তিনজন বলে না, কলম কালি শুধু থাকলেই লেখা হবে না, কি চাই? মন চাই, তাছাড়া আপনার লেখা হবে না। বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কেমনে সে জন বলো পাবে জ্ঞান ধন, প্রদীপে না দিয়ে তেল বাতি যদি জ্বালো, কখনো কি সে প্রদীপ দিয়ে থাকে আলো। আপনি যদি শুধু পড়া করে যান আর মন না দেন, তো সেই পড়া আপনার মনে বসবে, বলে মুখস্থ হয় না, মুখস্থ হবে কেন, যে কেউ কেউ বলে না হুজুর এত সোরাফাতে চেষ্টা করছি মুখস্থ হয় না, কেন হবে? আপনার মনে ঠিক নেই, আপনার মনটাই ঠিক নেই, আপনি ভাবছেন আল্লাহ করিম, যতটুকু জানি হয়ে যাবে, খালাস আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জান্নাত এত সস্তা আপনি ভেবে নিয়েছেন, এই জন্য হবে না, মুখস্থ করতে পারবেন না আপনি, কারণ আপনি মনটাকে ছোট করে নিয়েছেন, নিচ করে নিয়েছেন, হীন করে নিয়েছেন, আপনি ভেবেছেন খালাস আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবে, এই জন্য আপনি পাচ্ছেন না। যদি আপনি মনে করতেন যে এটা মুখস্থ ছাড়া আমার নামাজ হবে না, নামাজ ছাড়া আমি জান্নাত যাব না, আপনি আপনার মনকে প্রস্তুত করতেন, তাহলে নিশ্চয়ই আপনি সূরা ফাতিহা তাহিয়াত যা মুখস্থ করা দরকার আপনি মুখস্থ করতে পারতেন, তখন আপনি শেখার জন্য ছটফট করতেন, শেখার জন্য আপনি পরিবেশ পেতেন, কিন্তু যেহেতু আপনি আপনার মনকে সেই চেতনা দেননি, তার জন্য বই যতই পড়ুন, বই পড়লে অনেক বলে হুজুর বই পড়ি মনে থাকে না, এই কিছু মাথায় ঢোকে না, থাকবে কেন? আপনি যদি বই পড়ছেন, অনেক সময় বই পড়ছেন, অনেকে পড়ছ তার মানে কি, হ্যাঁ এলো নিতে চলো ভাই শুতে, বলে না আমাদের দেশে ছেলে মেয়েরা বলে হাই তুলছে, এভাবে হাই তোলাই জন্য বলে হাই, যখন তুলবে তখন করো না, কেন? এই শয়তানের তরফ থেকে হাই তোলা দেখলি শয়তান হাসে, কেন? এটা আলস্য আছে, এটা আলস্যের চিহ্ন, তো মনের ভিতরে আপনার আলস্য আছে, দেখছেন অনেকে নামাজ পড়ে ওই রকম, তার মানে তার মনের ভিতরে মন প্রস্তুত নয় নামাজের জন্য। এই জন্য ওলামারা বলছেন যদি ওর নামাজ ঠিক হতো, ওর মন ঠিক থাকতো, তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ চুপচাপ থাকত, মানে শান্ত থাকত, ও যখন নামাজের ভিতরে ছটফট করছে তার মানে কি, মনের চাহিদা নেই, মন ওর ছটফট করছে, মন কোথাও পড়ে আছে, তার জন্য বাহ্যিকভাবেও তার বাহ্যিক অঙ্গগুলো ঠিক হচ্ছে না, এই চুলকানি এই নানা রকম সৃষ্টি হবে, যেহেতু তার মনকে সে ধরতে পারেনি। মন হচ্ছে এমন যে বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কেমন সেজন পাবে, কেমন সেজন বলো পাবে জ্ঞানধন, যদি বই পড়া হয় মন না দেওয়া হয় তাহলে নিশ্চয়ই জ্ঞানধন পাওয়া মুশকিল আছে। প্রদীপে না দিয়ে তেল, বাতি যদি জ্বালো, যদি হেরিকেন জ্বালা না, হেরিকেনে তেল না দেন, পানি ভরে দেন কিংবা তেল কিছুই না দেন, হেরিকেন জ্বলবে, ওই খানিকক্ষণ জ্বলবে দিয়ে তপ করে নিবে যাবে, কখনো কি সে প্রদীপ দিয়ে থাকে আলো? অসম্ভব, সে প্রদীপে আলো জ্বলবে না। যদি আপনার হৃদয়ে, আপনার যে হৃদয়ে খাবার আছে, আপনার হৃদয়ের যে চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী যদি আপনি হৃদয়কে প্রস্তুত না রাখতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার সেই হৃদয় আলো দেবে না, কাজ দেবে না। জেনে রাখবে ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কালবুন ওয়া আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, এই যে উপদেশ, এই বই পড়া ইত্যাদি, এর জন্য তিনটে শর্ত আছে। আপনি এত উপদেশ শুনছেন, আপনার উপদেশ কাজ করে না, বল হুজুর এখানে শুনি আর মসজিদে বাইরে গেলি কান, হ্যাঁ এখানে শুনি আর এখান থেকে বেরিয়ে যায়। একজনকে জিজ্ঞেস করা হলো যে আপনার তো মসজিদে মাশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে খুতবা শুনেন, তো ঘরে গিয়ে বউকে কেউ বলেন? বলছে হুজুর কেউ তো বলে না, তাছাড়া মসজিদে যতক্ষণ থাকি যা শুনি না শুনি, কি শুনি না শুনি, মসজিদ থেকে বের দু রাকাত চার রাকাত সুন্নত পড়তে পড়তে যখন বাইরে আসি সব শেষ, তোমার ঘরে গিয়ে কি বলবো? এমনিতে ঘরে বলার অভ্যেস নেই, বউকে বলবো কি ছেলে মেয়েদেরকে শোনাবো এরকম তো নেই। এই জন্য বলা হচ্ছে যে তোমরা গ্রামে গ্রামে মেয়ে মহিলারা মসজিদের ব্যবস্থা করো, যাতে করে মহিলারা সরাসরি শুনতে পায়, কারণ তোমরা জুমাতে একবার শুনছ, আর মহিলারা হ্যাঁ এমনিতেই তো মহিলা বুঝতেই পাচ্ছেন জ্ঞানের কতটা অংশ তাদের আছে, হ্যাঁ হ্যাঁ এমনিতেই সৃষ্টিগত ভাবে তাদের জ্ঞান কম, দিনও কম, আর তার উপরে যদি উপদেশ না পায় তাহলে পরে তো বুঝতেই পারছেন আরো কম হয়ে যাবে। মোট কথা হল যে এই উপদেশ গ্রহণ করতে পড়াশোনা যাই বলুন, এজন্য তিনটে শর্ত আছে, ইন্না ফি যালিকা লা যিকরা, এতে রয়েছে উপদেশ, কার জন্য? লেমান কান আলাহু কালব, যার হৃদয় আছে তার জন্য, কারণ হৃদয় কি করে? অনুভব করে, হৃদয়ঙ্গম করে, হৃদয় থাকতে যারা বোঝে না, হৃদয়ঙ্গম করে না, তারা কি? আল্লাহ তাআলা কোরআনে কি বলছে তাদেরকে? উলাইকা কাল আনআম ওয়ালা কাযারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দেখতে কি পায় না? দেখতে পায়, কিন্তু ভালো জিনিস দেখে না। শুনতে কি পায় না? শুনতে পায়, ভালো ভালো গান শোনে, আবার বাংলা না হিন্দি গান শোনে, কিন্তু যে জিনিস শোনা দরকার শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন তারা হচ্ছে চতুষ্প জন্তুর মতো, বাল্হুমাদল, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে উদাসীন। তো হৃদয় থাকতে যারা বোঝে না তারা পশু, কারণ পশু থেকে মানুষকে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে তার মধ্যে একটা কি? হৃদয়। আল্লাহ আকবার। প্রেম, প্রীতি, মায়া, মমতা, সুখ ইত্যাদি অনুভব কোত্থেকে হয়? হৃদয় দিয়ে হয়, পশুর হয় না। পশু বুঝতে পারে না, পশু তার বিপদ বুঝতে পারে না, অনেক সময় সে ধোকা খায়, কিন্তু মানুষ, মানুষের হৃদয় আছে, মানুষ বোঝে। এই জন্য মানুষ হচ্ছে চালাক, মানুষ হচ্ছে বুদ্ধিমান, তার বুদ্ধি আছে, পশুর বুদ্ধি নেই। এর হৃদয় আছে, হৃদয়ের কোনো কাজ করে না, তার যে কাজ করার কথা সে কাজ করে না, সুতরাং সে হচ্ছে পশুর মতো। সুতরাং উপদেশ কে গ্রহণ করবে? যার আছে হৃদয়। নম্বর দুই, আও আলকাসসামা, সে তার কান খাড়া রাখবে, কর্ণ খাড়া রাখবে, যা বলা হচ্ছে সে শুনবে, যা বলা হচ্ছে তার কর্ণ কোহরে গিয়ে প্রতিধ্বনিত হবে, ফলে সে তার হৃদয়ে সেটাকে গ্রহণ করবে। ওয়া হুয়া শাহীদ, আর সে থাকবে উপস্থিত। এ নয় এখানে বসে আছে, তার মন আছে কোথায়? বাংলাদেশে। সে এই মসজিদে বসে আছে, মন আছে কোথায়? মাজরাতে। সে এখানে বসে আছে আর মন আছে কোথায়? কোথায়? ব্যবসাতে। আপনারা একটা গল্প শুনেছেন, সৌদি আরবের গল্প, বলছে এক মসজিদে আসরের নামাজ, আসরের নামাজ পড়েছে ইমাম সাহেব, তিন রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। সালাম ফেরার পর মুসল্লিদের মধ্যে ইখতিলাফ, কেউ বলছে নামাজ তিন রাকাত হলো, কেউ বলছে না না চার রাকাত হয়েছে, কেউ বলছে তিন রাকাত, কেউ বলছে চার রাকাত। ইমাম সাহেবের তালগোল খেয়ে গেছে। ইতিমধ্যে এক মুসল্লি বলছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি নামাজ তিন রাকাত হয়েছে। বলছে, তোমার গ্যারান্টির দলিল কি? বলছে, আমার চারটে দোকান, আমি প্রত্যেক দিন আসরের নামাজে প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব নিই এবং ভালোমন্দ দেখি, বিবেচনা করে দেখি। আজকে তিনটে দোকানের হিসাব শেষ হতেই নামাজ শেষ হয়ে গেল, তার মানে একটা দোকানের হিসাব বাকি, তার মানে এক রাকাত বাকি। বুঝলেন? কোথায় নামাজে? নামাজে মন আছে। কোথায় মন? দোকানে মন আছে। এই দোকানের এই এত হিসাবে, এই দোকানের এই এই এত মাল ঢুকলো, এত গেল, সব ওই নামাজের ভিতরে। তার মানে তিন রাকাত, তিন রাকাতে হয়েছে, একটা দোকানের হিসাব বাকি, তার মানে গ্যারান্টি, আর একটা দোকানের হিসাব বাকি আছে, মানে আর এক রাকাত নামাজ বাকি আছে। ইমাম সাহেব বলতে, আপনার কথাই ঠিকই আছে, নামাজ তিন রাকাতে হয়েছে। এরকম হয়, বহু মানুষ তারা নামাজ পড়ে কিন্তু নামাজে মন থাকে না। আপনি বলুন, টিভি দেখছেন, টিভি দেখতে দেখতে এমন একটা প্রোগ্রাম দেখছেন যে সেই প্রোগ্রামের সাথে আপনি নিজের মনটাকে একেবারে, একটা ফিল্ম দেখছেন, একটা প্রেমের ফিল্ম, একটা ফাইটিং চিত্র ইত্যাদি দিয়ে নামাজই, আবার নামাজও পড়ছেন। এখন আজান হয়ে গেছে, 10-15 মিনিটের মাথায় নামাজ শুরু হবে আপনি জানছেন, কিন্তু সেই সময় এমন একটা মানে জায়গাতে চলে এসেছে যে সেখানটা ছেড়ে উঠতে আপনার মন হচ্ছে না, কিন্তু আপনার ইমান আছে যেহেতু, সেহেতু চল নামাজটা পড়েই আছি। যে আপনি তাড়াতাড়ি করে উজু করে নামাজে দাঁড়ালেন, আপনার মনের অবস্থাটা বলুন তো কি হবে? এরপর কি হবে? এরপর মনে হয় এরকম হবে, এরপরে কি হবে? এরপর মনে হয় হবে না, হবে না, ওই দিকে চলবে। আপনার মনের যে ফিতে চলছিল না, ওই ফিতেটাই চলতে থাকবে, অথচ আপনি নামাজে আছেন, নামাজে থাকবেন, আর আপনার মন থাকবে টিভির উপরে। এগুলো স্বাভাবিক। সুতরাং উপদেশ থেকে বা এই ওয়াদ নসিহত থেকে উপদেশ নিতে হলে কি বললাম, তিনটে শর্ত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কি বললেন? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যার হৃদয় আছে, আও আলকা সামআ, মনোযোগ সহকারে শোনে, ওয়া হুয়া শাহীদ, এবং সেখানে উপস্থিত থাকে। সূরা কাফের এটা, তাই না? সূরা কাফ 37 নম্বর আয়াতে কথা আল্লাহ তাআলা বলছেন। আর যারা মনে করে আমরা একই সঙ্গে দুটো কাজ করব, হ্যাঁ হবে, নামাজও পড়বো আর দোকানের হিসাবও করবো, চলবে নাকি? পড়াশোনাও করব আর মোবাইল নিয়ে খেলাও করবো। আজকাল তো মাশাআল্লাহ গ্যালাক্সি নিয়ে দেখছেন, পড়াশোনা স্কুলে দেখবেন দুরকমই চলছে। আল্লাহ তাআলা বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফে, কোন মানুষের হৃদয়ে বা কি বলে কোন মানুষের বডিতে আল্লাহ তাআলা দুটো হৃদয় সৃষ্টি করেননি। যে দুটো কাজ একসঙ্গে করতে পারবে এটা হতে পারে না। সে হয়তো মুখে যা কিছু বলছে, কিন্তু জেনে রাখবেন যা কিছু বলছে হয়তো মুখস্থগত সে বলে যাচ্ছে, কিন্তু তার মন আছে অন্যদিকে। ফলে সে নিশ্চয়ই খেয়াল করতে পারবে না যে আমি কি বলছি, তার ঠিক মতো হিসাব হবে না, তার ঠিক মতো নামাজ হবে না, তার ঠিক মতো পড়াশোনা হবে না, যেহেতু একটা বডিতে দুটো হৃদয় থাকতে পারে না। বুঝতেই পাচ্ছেন যে হৃদয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে হৃদয়কে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রিত করতে পারেন, যে হৃদয়কে আপনি পরিপাটি করতে পারেন, যদি সেটাকে গুছিয়ে রাখতে পারেন, যেটাকে আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনার সব কাজই ভালো হবে। পড়াশোনা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, আপনার নামাজ, আপনার রোজা, সবকিছুই। অনেক কথা আছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে আবার পরবর্তীতে বলব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আমাদের হৃদয়কে ঠিক করতে পারি। হৃদয় এমন একটা জিনিস, বহু কথা আছে, সে কথা ইনশাআল্লাহ আপনাদের কাছে পরিবেশন করব। কিন্তু সব থেকে আগে হৃদয়কে প্রস্তুত করতে হবে যেন এইসব কথাগুলো মনে রাখতে পারি এবং এগুলোর উপরে আমল করতে পারি। যদি সফলতা চান, সফলতার উচ্চ শিখরে যদি উঠতে চান, সেই পর্বত উল্লঙ্ঘন করতে চান, তাহলে মনকে আগে থেকে প্রস্তুত করুন যে হ্যাঁ ইনশাআল্লাহ যা কিছু শুনছি তা মনে রাখব এবং কাজে পরিণত করব। আল্লাহ তাআলা তৌফিক দেবেন। আওয়ালাই ওয়াল্লাই সালিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া মানুষের ফল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।